ঈদের দিনে সভাই যখন খুশির হাসি হাসে, এতিম মায়ের ছেলে তখন চোখের জলে ভাসে। ঈদের দিনে সভাই যখন খুশির হাসি হাসে, এতিম মায়ের ছেলে তখন চোখের জলে ভাসে। চাঁদটি দেখে কেঁদে বলে মজিন দয়া যার, আব্বা আব্বা কত ডাকে কে শুনবে তার বায়ার। চাঁদটি দেখে কেঁদে বলে মজিন দয়া যার, আব্বা আব্বা কত ডাকে কে শুনবে তার বায়ার। নতুন পোশাক দিবে কে তার চাইবে কার কাছে, নতুন পোশাক দিবে কে তার চাইবে কার কাছে। সবাই পড়বে সকাল হলে নতুন নতুন সাজে, সবাই পড়বে সকাল হলে নতুন নতুন সাজে। ঈদের দিনে সভাই যখন খুশির হাসি হাসে, ছেলে তখন চোখের জলে ভাসে। নুন ভাত বাসি রুটি রোজ রোজ তো মা খায়, ঈদের দিনে চাই মায়া মার লাগছি মাই চাই। নুন ভাত বাসি রুটি রোজ রোজ তো খাই, ঈদের দিনে চাই মায়া মার লাগছি মাই চাই। শূন্য ঘরে জননী বলে ওরে আমার ছেলে, তোর জন্য ভিক্ষা করে দিব মিঠাই কিনে। ঈদের দিনে সভাই যখন খুশির হাসি হাসে, এতিম মায়ের ছেলে তখন চোখের জলে ভাসে। নিঃসখ কোন টুকরে কেঁদে ধরে মায়ের আঁচল, নিঃসখ কোন টুকরে কেঁদে ধরে মায়ের আঁচল। কাল যে মাচায় আমার নতুন পোশাক আরাতর, শুনে জননী পায় আয়না দিশা শুধুই ব্যথা জাগে, শুনে জননী পাইনা দিশা শুধুই ব্যথা জাগে। এমডি নূর বলে শোনো খোদা রহমত করতারে, শিল্পী রমজান আলী বলে শোনো খোদা রহমত করতারে, ঈদের দিনে সবাই যখন খুশির হাসি হাসে, মায়ের ছেলে তখন চোখের জলে ভাসে, ঈদের দিনে সবাই যখন খুশির হাসি হাসে, এতি মায়ের ছেলে তখন চোখের জলে ভাসে। প্রিয় গজল প্রেমিক বন্ধুরা, সেই 2017 নতুন নতুন গজলের অ্যালবাম যিনি এনেছেন কবি শিল্পী এবং তরুণ বক্তা হাফেজ মোহাম্মদ রমজান আলী সাহেবের কণ্ঠে শুনুন। ফোন নাম্বার 8001308654 এবং 9732226038। www.anibas.in